الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله فسعوا إلى ذكر الله وذروا البيع بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم مصليان كرام আজকে শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদ। মুসলমানদের এক প্রকার ঈদ আছে বাৎসরিক ঈদ, আর এক প্রকার ঈদ হল সাপ্তাহিক ঈদ। মুসলমানদের বাৎসরিক ঈদ হইল দুইটা। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মুসলমানদের জন্য বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দান করেছে। একটা ঈদের নাম ঈদ উল ফিতর, আর একটা ঈদের নাম ঈদ উল আজহা। আর এক প্রকার ঈদ আছে মুসলমানদের, এটা হল সাপ্তাহিক ঈদ। সাপ্তাহিক ঈদ হইল প্রতি সপ্তাহের শুক্রবার। প্রতি সপ্তাহের শুক্রবার জুমাবার মুসলমানদের সাপ্তাহিক ঈদ। এই জুমা বা শুক্রবারের উর্দু ফার্সি ভাষায় উচ্চারণ হয় একবারে জুমা শব্দটা, আর আরবি ভাষায় উচ্চারণ হয় আরেকবার। আরবি ভাষায় এই শব্দের উচ্চারণ হইল জুমুয়া। কোরআনে বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, মিন ইয়াউমিল জুমুআতি বলেন নাই, জুমুআতি বলেছেন। শব্দটার আরবি উচ্চারণ হইল জুমুয়া। উর্দু ফার্সি বাংলা ভাষায় বলা হয় জুমআ। এই জুমার বার বা শুক্রবার হল মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিন সম্পর্কে অতীতের অনেক ইতিহাস আছে এবং ভবিষ্যতেও এই দিনের অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ব্যাপার আছে ভবিষ্যতের জন্য সারা দুনিয়ার মানুষের। এইগুলি স্মরণ করার এক অপূর্ব সুযোগ হল প্রতি সপ্তাহের শুক্রবার। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ খাসাইসে জুমআ নামক কিতাবে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করার জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি গ্রহণ করেছিলেন যেই দিন, সেই দিনটা ছিল শুক্রবার। আদম আলাইহিস সালামের দেহ তৈরির জন্য আল্লাহ পৃথিবী থেকে মাটি গ্রহণ করেছিলেন, এক জায়গার মাটি নয়, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে আল্লাহ আদম আলাইহিস সালামের শরীর গঠন করেছিলেন। এই কারণেই আদমের বংশধর সমস্ত মানুষের শরীরের রং একরকম হয় না, মন মেজাজ একরকম হয় না, বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রকমের রং হয় বিভিন্ন রঙের মাটির মিশ্রণের কারণে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন মেজাজ এবং স্বভাব চরিত্র হয় বিভিন্ন প্রকারের মাটির মিশ্রণের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ গঠনের জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের বিভিন্ন স্বভাবের মাটি যেদিন গ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল শুক্রবার। এই মাটির দ্বারা কাই তৈরি করে, খামির তৈরি করে আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ বানাইলেন। দেহ বানাবার পর, শরীর বানাবার পর, ওই শরীরে যেদিন আল্লাহ রূহ বা আত্মা প্রবেশ করাইছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার। আদমের দেহ গঠনের মাটিও গ্রহণ করেছিলেন শুক্রবারে, আদমের দেহে আত্মা প্রবেশ করাইছিলেন শুক্রবার। তারপর এই মাটির তৈরি দেহ বিশিষ্ট আদমকে আল্লাহ নূরের তৈরি ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন। ফিরিস্তাদের দেহ আল্লাহ সৃষ্টি করেছেন নূর দ্বারা, আদমের দেহ আল্লাহ সৃষ্টি করেছেন মাটির দ্বারা, কিন্তু ফিরিস্তাদের মধ্যে ঘোষণা দিলেন যে আদমের মর্যাদা হবে ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ। অবশ্য ফিরিস্তাদের এই কথাটা বুঝতে যথেষ্ট সময় লেগেছে। প্রথমেই ফিরিস্তারা বুঝতে পারেননি যে আদমের শ্রেষ্ঠত্ব কেন, কোন কারণ। আমাদের এই ব্যাপারটা আমি মনে করি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই ব্যাপারটা বোঝা জরুরি। ফিরিস্তারা নূরের তৈরি এবং জীবনে কোনোদিন কোনো গুনাহ করে না। আদম জাতি মাটির তৈরি এবং সে অহরহ গুনাহ করে। তাই আদম সৃষ্টির আগেই ফিরিস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন আদমের স্বভাব চরিত্র জানতে পেরেছিলেন তখন জিজ্ঞেস করেছিলেন যে আদম জাতি গুনাহ করবে, সেই আদম জাতি যে ফিরিস্তা কোনোদিন গুনাহ করে না তার চেয়ে শ্রেষ্ঠ হয় কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব বিভিন্ন অবস্থা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বুঝাইয়া দিয়েছে, যার সারমর্ম হল যে জাতি গুনার মজা বুঝে না, এই জাতি গুনাহ না করলেও কোনো পুরস্কারের যোগ্য হতে পারে না। যে জাতি গুনার মজা বুঝে সেই জাতি যদি গুনার থেকে বিরত হতে পারে তাহলে সে পুরস্কারের যোগ্য হতে পারে। এ কথাটা বুঝতে ফিরিস্তাদের যথেষ্ট সময় লেগেছে। ফিরিস্তাদের দাবি ছিল আমরা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি না, আদম জাতি গুনাহ করবে এরা শ্রেষ্ঠ জাতি হতে পারে কিভাবে। আল্লাহ বিভিন্ন অবস্থা ব্যবস্থার মাধ্যমে ফিরিস্তাদেরকে এই প্রশ্নের জবাবটা এভাবে বুঝাইয়া দিলেন যে জাতি গুনার মজা বুঝে না সে গুনাহ না করলেও কোনো পুরস্কারের যোগ্য হতে পারে, যে জাতি গুনার মজা বুঝে সে যদি গুনার থেকে বিরত থাকতে পারে তখন সে পুরস্কারের যোগ্য হয়। ফিরিস্তারা যদিও জীবনে কোনোদিন গুনা করে না, কোন গুনার মধ্যে কি আকর্ষণ আছে, কোন গুনার মধ্যে কি মজা আছে, কোন গুনার মধ্যে কি আনন্দ আছে তাও ফিরিস্তারা বুঝে না। এখানে আদান চাষি এই মুশকিলে, ঠিক আছে, আজান যতক্ষণ চলে ততক্ষণ আমরা নীরব থাকি। ফিরিস্তারা যদিও জীবনে কোনোদিন গুনাহ করে না কিন্তু কোন গুনার মধ্যে কি আনন্দ আছে তাও বুঝে না, এ কারণে এরা বেগুনাহ হয়েও কোন পুরস্কারের যোগ্য হতে পারে। পক্ষান্তরে প্রতিটি মানুষকে আল্লাহ কোন গুনার মধ্যে কি আনন্দ আছে তা বোঝার যোগ্যতা দিয়ে সৃষ্টি করে, যেহেতু সে গুনার আনন্দটা বুঝে এই কারণে গুনা না করে টাকাটা তার জন্য বড় কষ্টকর হয়। এই কষ্টটা যে মানুষ স্বীকার করতে পারে তার মর্যাদা ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ হয়। এই বিষয়টা ফিরিস্তারা প্রথমে বুঝতে পারেনি, শেষ পর্যন্ত আল্লাহ ফিরিস্তাদেরকে যখন এই কথাটা বুঝাইয়ে দিল, ফিরিস্তারা বুঝতে পারার পরে আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন, এবার তোমরা আদমকে সেজদা দিয়া সম্মান করো, স্বীকৃতি প্রকাশ করো যে আমরা শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি না, আদমই শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহর নির্দেশে ফিরিস্তারা সেদিন আদম আলাইহিসসালামকে সেজদা করেছিলেন। তারপর আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে কিছুদিন থাকার জন্য নির্দেশ দিলেন। সৃষ্টি করার আগেই ফিরিস্তাদেরকে বলেছিলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি বানিয়ে পাঠাবেন। তাহলে আগের থেকেই আল্লাহ ঘোষণা দিলেন আদম জাতিকে পৃথিবীতে পাঠাবেন, কিন্তু সৃষ্টির পর ফিরিস্তাদের দ্বারা সেজদা করাইয়া সরাসরি পৃথিবীতে না পাঠাইয়া প্রথমে জান্নাতে দিলেন। কেন মাঝপথে আবার জান্নাতে দিলেন কেন এর কারণটাও আমাদের পরিষ্কার বুঝে নেওয়া দরকার। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এর অর্থ হল নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল এই দুই জিনিসের বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। প্রতিটি মুমিন নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে এর বিনিময়ে জান্নাতের খরিদ্দার হয়। অথচ আল্লাহ জানেন দুনিয়াতে আসার পরে অনেক মানুষ নাস্তিক হয়ে যাবে, পরকালে অবিশ্বাসী, জান্নাতে অবিশ্বাসী, জাহান্নামে অবিশ্বাসী, এমনকি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতিও অবিশ্বাসী হয়ে যাবে। এরা মুমিন মুসলমানদেরকে বলবে যে তোমরা যে জান্নাত লাভের আশায় এবাদত বন্দেগী করো সেই জান্নাত তো তোমরা কোনোদিন দেখো নাই। কাজে এটা বাস্তব বিশ্বাস নয়, এটা একটা অন্ধবিশ্বাস। কোন নাস্তিক যেন কোন মুমিনদেরকে কোনোদিন পরকালীন জীবনের বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলতে না পারে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ব্যবস্থা গ্রহণ করেছেন। একটা হলো সর্বপ্রথম মানুষ আদমকে পৃথিবীতে পাঠাবেন বলেই সৃষ্টি করেছেন, তারপরও পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে পাঠাবেন। যখন আদম জান্নাতে বসবাস করতেছিলেন, আপনারা কি মনে করেন তখন কি আদম জান্নাত দেখতে পারেননি? আমরা যে মসজিদের ভিতরে আছি মসজিদটা কি দেখছি না? আদম যে জান্নাতে ছিলেন সেই জান্নাত তো আদম দেখেছেন। সুতরাং কোন মুমিন জান্নাতে অন্ধবিশ্বাসী নয়, বরং সমস্ত মানুষের আদি পিতা আদমের চোখের দেখা জান্নাতে বিশ্বাস। এছাড়া আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ বিশেষভাবে আমন্ত্রণ করে মেরাজের রাত্রে আসমান জগতে নিয়ে গেলেন, সাত আসমানের উপরে নিয়ে আল্লাহর সাক্ষাৎ প্রদান করলেন, সরাসরি আমাদের নবীর সাথে কথাবার্তা বললেন এবং চাক্ষুষ ভাবে আমাদের নবীকে জান্নাত জাহান্নাম দেখাইয়া দিলেন। তিনিও নিজের চোখে পরকালের জগৎ দেখে এসেছেন, জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, তারপরে আমাদেরকে বলেছেন যে আমি নিজের চোখে দেখে এসেছি। সুতরাং জান্নাতে বিশ্বাসী মুমিন মুসলমানগণ অন্ধবিশ্বাসী নয়, দুই মহামানবের চোখের দেখা জান্নাতে বিশ্বাস। এটা আল্লাহ এইভাবে প্রমাণ করলেন, আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠাবার আগেই জান্নাত দেখালেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই জান্নাত দেখালেন। সুতরাং সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানেরা যে পরকালীন জীবনের জান্নাতে বিশ্বাসী, আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন সেটা কি অন্ধবিশ্বাস না দুই মহামানবের চোখের দেখা জান্নাতে বিশ্বাস? দুই মহামানবের চোখের দেখা জান্নাতে বিশ্বাস, এই ব্যবস্থাটা আল্লাহ এইভাবে করবে। চাক্ষুষ ভাবে আদমকে জান্নাত দেখার সুযোগ করে দিলেন, কিছুদিনের জন্য জান্নাতে প্রবেশ করাইলেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে যেদিন জান্নাতে প্রবেশ করাইছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার। শুক্রবারে তার দেহের খামির তৈরির জন্য মাটি গ্রহণ করলেন, শুক্রবারে তার দেহে আত্মা প্রবেশ করাইলেন, শুক্রবারে তাকে জান্নাতে প্রবেশ করে। শুক্রবারে যদি আমরা শুক্রবারের এই সমস্ত ইতিহাস ঐতিহ্যের কথা স্মরণ করি, তাহলে শুক্রবারেই আমাদেরকে পরকালের হেদায়েত করে। এটা হলো শুক্রবারের মাহাত্ম্য, শুক্রবারের গুরুত্ব, শুক্রবারের তাৎপর্য। তারপর এক সময় জান্নাত থেকে বের করে আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে যখন যেদিন পৃথিবীতে পাঠালেন সেই দিনটাও ছিল শুক্রবার। জান্নাতে প্রবেশ করাইছিলেন জুমাবারে শুক্রবারে, জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন তাও জুমাবারে বা শুক্রবারে। ঘটনা অনেক লম্বা, তার সংক্ষিপ্ত কথা হলো জান্নাতে দেওয়ার পরে আল্লাহ আদম আর ইসলামের সঙ্গিনী বিবি হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদের দুজনকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। অর্থাৎ হে আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, আর জান্নাতের সব রকমের ফলমূল খাও। শুধু একটা গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে দূরের কথা, এর দ্বারে কাছেও যায়। কিন্তু শেষ পর্যন্ত ইবলিস দুখা দিয়ে আদম হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা যদিও আদমের পক্ষে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, কিন্তু গুনাহ হইল, সেটা আদমের গুনাহ ছিল। সেটা সেটা ছিল ইবলিসের ভুল বোঝানি, ইবলিস ভুল বুঝাইছে। সারা দুনিয়ার সঠিক পন্থী মুসলমানদের আকিদা বিশ্বাস হল সমস্ত নবী রসুলগণ আজীবনের নিষ্পাপ, আজীবন বেগুনা, কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন। কুরআন হাদিসে তো এর বিভিন্ন দলিল প্রমাণ আছেই। একটা সাধারণ যুক্তি হল আল্লাহ নবী রসুলগণকে পৃথিবীতে পাঠান মানুষকে গুনাহ থেকে ফিরাবার জন্য। যিনি নিজেই গুনাহ করবেন তিনি অন্য মানুষকে গুনাহ থেকে ফিরাবেন কিভাবে? এর চেয়ে সহজ কোন যুক্তি হতে পারে? নবী রসুলগণ দুনিয়াতে আসেন অন্য মানুষকে গুনাহ থেকে ফিরাবার জন্য, নিজেরা গুনায় লিপ্ত হওয়ার জন্য নয়। এই জন্য সমস্ত নবী রসুলগণ হলেন ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস মতে বে গুনাহ বা নিষ্পাপ। আদম আলাইহিসসালাম যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইলেন, এর দ্বারা আদমের গুনাহ হয়নি কিভাবে? কারণ আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে সর্বাবস্থাতেই গুনাহ হয়। জেনে শুনে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ভুলবশত আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। এর একটা সহজ উদাহরণ হল রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদার নিজের রোজার কথা ভুলে গিয়ে যদি খানা পিনা করে, অথচ রোজাদারের জন্য আল্লাহ পরিষ্কার বলেছেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল। এর মর্ম হল রোজাদারগণ সুবহ সাদিকের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত দিনের বেলায় খানা পিনা করবে না। রোজাদারের জন্য দিনের বেলায় খানা পিনা করতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু নিজের রোজার কথা ভুলে গিয়ে যদি কেউ খানা পিনা করে ফেলে এর জন্য তার গুনাহ হবে। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল না কিন্তু গুনাহ হইল। কোন কারণে? জেনে শুনে লঙ্ঘন করার কারণে না ভুলে গিয়ে। ঠিক তেমনি ভাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ একায়েতে বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। ইবলিসের দুগায় পরে আদম ভুলে গেল। আমরা যেভাবে রোজাদার অবস্থায় রোজার কথা ভুলে গিয়ে দিনের বেলায় খানা পিনা করলেও গুনাহ হয় না, তেমনি ভাবে আদমও ইবলিসের দুখায় পরে আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে গুনাহ হয়। তবে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ না হলেও জান্নাত থেকে বের হওয়ার কারণ হল। তাই আল্লাহ আদম আলাইহিসসালামকে এই কারণ দর্শাইয়া বললেন যেহেতু তুমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছ কাজেই জান্নাত থেকে বের হয়ে যাও। আমার কথা বুঝে থাকলে আপনারা দয়া করে একটা প্রশ্নের জবাব দিবেন যে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের জান্নাতে গুনাহ হইল না জান্নাত থেকে বের হওয়ার কারণ হইল? গুনাহ হইল না, তবে জান্নাত থেকে বের হওয়ার কারণ। এইটাকে কারণ হিসাবে উল্লেখ করে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিল। যেদিন তাদেরকে জান্নাত থেকে বের করেছিলেন সেই দিনটাও ছিল জুমাবার বা শুক্রবার। খামির তৈরি করার জন্য মাটি নিয়েছিলেন শুক্রবারে, দেহ তৈরি করার পরে সেই দেহে আত্মা প্রবেশ করাইছিলেন শুক্রবারে, আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করাইছিলেন শুক্রবারে, আবার জান্নাত থেকে বের করে আদম হাওয়াকে পৃথিবীতে পাঠাইলেন তাও শুক্রবারে। তাহলে জান্নাত থেকে পৃথিবীতে আদম জাতির আগমন হইল কিবারে? জান্নাত থেকে পৃথিবীতে আদম জাতির আগমন হইল শুক্রবারে। ভবিষ্যতে সমস্ত আদম সন্তান পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাবে যেইবার, সেইবারটা হবে শুক্রবার। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, কিয়ামত কতদিন পরে হবে, কত বছর পরে হবে, এটা কেউ বলতে পারবে? এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিব্রিল ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে জিজ্ঞেস করেছিলেন, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? জবাবে রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, হে জিব্রিল, কিয়ামত কবে হবে সেটা যেমন তুমি জানো না আমিও জানি। কুরআনের আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের আর কতদিন বাকি, আপনি কিভাবে বলবেন কিয়ামতের কতদিন বাকি, আমি তো আপনাকে জানাই নাই। সুতরাং কুরআনেও আল্লাহ বলেছেন কিয়ামত কতদিন পরে হবে তা আল্লাহ রাসূলকে জানাননি। হাদিস শরীফে রাসূল নিজেও জিব্রিলকে বলেছেন, তুমিও জানো না কিয়ামতের কতদিন বাকি, আমিও জানি না কিয়ামতের কতদিন বাকি। তবে কিয়ামত যতদিন পরেই হয়, কোন মাসে হবে সেই মাসের নাম তা হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন। সেই মাসের কোন তারিখে কিয়ামত হবে সেই তারিখটাও রাসূল হাদিসে বলে দিয়েছেন। সেই তারিখে কি বার হবে বারটাও হাদিসে রাসূল বলে দিয়েছেন। রাসূল বলেন, যখন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না, তখন পৃথিবীটাকে আল্লাহ আর রাখবেন না, দুনিয়া রাখবেন না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা, ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, ফেরেশতার হাতে আল্লাহ ফু দেওয়ার মতো, বাসির মতো একটা জিনিস দিয়ে রাখছে। কুরআনের ভাষায় এটার নাম হল সুর, ওয়ানুফিখা ফিস সুর, সিংহায় ফু দেওয়া হবে। বাংলা এটাকে সিংহা বলা হয়। এর বিবরণ হলো, এতে যখন ইসরাফিল ফুক দিবেন, ফুকের আওয়াজ এত বিকট হবে, আওয়াজের বিকটতার কারণে সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু মরে যাবে, এমনকি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, এত বিকট আওয়াজ ওই সিংহা বলছে। ইসরাফিল ফেরেশতার হাতে দিয়ে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন, বলে রেখেছেন যখন হুকুম দিব তখন বলি। আল্লাহ কখন হুকুম দিবেন, হুকুম দেওয়ার সাথে সাথে ফু দিতে হবে, এর অপেক্ষায় ইসরাফিল যা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত তিনি অপেক্ষা বানাতেন আল্লাহর হুকুমের। এ কারণে তিনি কোনোদিন হাসেন না, কারণ হাসলে মানুষের গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়। ইসরাফিল ফেরেশতা সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ফু দেওয়ার হুকুমের অপেক্ষায়, হাসলে সেই কথা ভুলে যায় কিনা সেই আশঙ্কায় তিনি কোনোদিন হাসেন না, সদা সর্বদা আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। যখন হুকুম দিবেন তখন হুক দিতে হবে। রাসূল হাদিস শরীফে বলেন, আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দিবেন কখন? যখন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষ থাকবে। আল্লাহকে যতদিন পর্যন্ত একটা মানুষও ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। যখন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না, তখন ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ আদেশ করবেন সিংহায় ফু দেওয়ার জন্য, ফুক দিবেন, ফুকের দ্বারা সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে, মানুষ পশু সব মরে যাবে, ওই দিনটাও হবে শুক্রবার। রাসূল বলেন, ইসরাফিল ফেরেশতা যে মাসে সিংহায় ফুক দিবেন সেই মাসটা হবে মুহররম মাস, তারিখটা হবে মুহররমের 10 তারিখ, বারটা হবে শুক্রবার। কোন এক সময় পৃথিবীতে যেদিন আল্লাহ দেখার মতো একটা মানুষও থাকবে না, তখন একটা মুহররম মাস আসবে, যেই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হবে, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ আদেশ করবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, সেই ফুঁকে সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। তাহলে সমস্ত মানুষ পৃথিবীর থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাবে কিভাবে? শুক্রবারে। এই পৃথিবীতে মানুষ আগমন করেছিল কিভাবে? কিবারে? শুক্রবারে। শুক্রবারে আমরা এই পৃথিবীতে এসেছিলাম, শুক্রবারে আমরা এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। এই দুই শুক্রবারের মধ্যে, আগমনের শুক্রবার আর বিদায়ের শুক্রবার, এই দুই শুক্রবারের মধ্যে যে সমস্ত মানুষ এই পৃথিবীতে আসে আর যায়, আসে আর যায়, কেন আসে কেন যায়? আসে জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য, আর বিদায় হইয়া যায় জান্নাতে বসবাস করার জন্য। সব কথা যারা মনে রাখতে না পারেন, দুইটা কথা মনে রাখেন। পৃথিবীতে মানুষ আগমন করেছিল শুক্রবারে, কেন এসেছিল? জান্নাত কিনার জন্য। পৃথিবীর থেকে মানুষ চিরকালের জন্য বিদায় হয়ে যাবে শুক্রবারে, কেন বিদায় হয়ে যাবে? জান্নাতে চিরস্থায়ী ভাবে বসবাস করার জন্য। তাহলে এই পৃথিবীটা কি আমাদের বসবাসের ঠিকানা না জান্নাত কিনার বাজার? এই পৃথিবীটা আমাদের জান্নাত কিনার বাজার, এটা আমাদের ঠিকানা নয়। এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে শুক্রবারের ইতিহাস থেকে, জুমাবারের গুরুত্ব থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে, যে এটা আমাদের ঠিকানা নয়। এক শুক্রবারে আমরা এখানে এসেছি, আর এক শুক্রবারে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। জান্নাত কিনে যাওয়ার জন্য এসেছি, জান্নাত কিনে যেতে না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে পরকালে। এই নসিহত, এই উপদেশ, এই শিক্ষা গ্রহণ করার এবং চিন্তা ভাবনা করার দিনটা হলো শুক্রবার। কাজেই আমরা যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস এবং রং তামাশার সুযোগ পেয়ে আমাদের মূল বাড়ির কথা ভুলে যাই, আবারও সেই বাড়ি সেই ঠিকানা সেখানে ফিরে যেতে হবে, সে কথা স্মরণ করাবার ব্যবস্থা হিসাবে আল্লাহ আমাদের শুক্রবারকে ঈদের দিন সাব্যস্ত করে দিয়েছে। এই জন্য শুক্রবার হলো মুসলমানদের বাৎসরিক সাপ্তাহিক ঈদের দিন। সেদিন আমরা স্মরণ করব যে এখানে এসেছি জান্নাত কেনার জন্য, এখান থেকে চলে যাব জান্নাতে বসবাস করার জন্য, এটা ঈদের দিন। এই জুমাবার বা শুক্রবার সম্পর্কে পবিত্র কুরআনের যে আয়াত, যে সূরায় আল্লাহ আলোচনা করেছেন, সেই সূরার নাম দিয়েছেন সূরাতুল জুমুয়া। জুমার নামে নামে পবিত্র কুরআনের এক সূরার নাম সূরায়ে জুমুয়া। সূরায়ে জুমুয়ার শেষের দিকের এক আয়াতের অংশ আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। অর্থাৎ হে ঈমানদারগণ, জুমার দিনে যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের জন্য চলে আসো। আযান দেওয়ার সাথে সাথে তাড়াহুড়া করে চলে আসো আল্লাহর জিকিরের জন্য। ওয়াজারুল বাইয়া, আর আযানের সাথে সাথে বেচা কিনা বন্ধ করো। মুফাসসিরিন কেরাম লিখেছেন, বেচা কিনা উদাহরণস্বরূপ বলেছেন আল্লাহ। শুধু বেচা কিনাই নয়, জুমার আযানের সাথে সাথে সংসারের সকল কাজ বন্ধ করার জন্য আল্লাহর নির্দেশ দেওয়ার ইচ্ছা। জুমার দিনে আযান হলে সংসারের সকল কাজ বন্ধ করো এবং তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের জন্য আসো। এখানে জিকির বলতে আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, জিকির বলতে আল্লাহ দুইটা জিনিস বলেছেন, একটা হলো জুমার নামাজ আর একটা হলো জুমার খুতবা। সূরায়ে জুমার এই আয়াতে আল্লাহ জুমার নামাজকেও আল্লাহর জিকির বলেছেন, জুমার খুতবাকেও আল্লাহর জিকির বলেছেন। এই জন্য নামাজ কোন ভাষায় পড়তে হবে সেটা যেমন আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দিয়েছেন, জুমার খুতবা কোন ভাষায় পড়তে হবে সেটাও আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দিয়েছেন। নামাজ যেমন ভাবে অন্য ভাষায় বিশ্লেষণ করে পড়লে নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে জুমার খুতবাও অন্য ভাষায় ট্রান্সলেশন করে পড়লে সেটা খুতবা হবে না। নামাজও আল্লাহর জিকির, খুতবাও আল্লাহর জিকির। এখানে আবিদানি করতে আশ্রয় দেওয়া ঠিক নয়। নামাজের জন্য যে আজান দেওয়া হয়, আজান শব্দের অর্থ হল ডাকা, আহ্বান করা, ইনভাইট করা। এখন যদি আপনি আজানে বলেন কাম ফর প্রেয়ার, হাইয়া আলা সালাহ না বলে যদি বলেন কাম ফর প্রেয়ার, বলুন সেটা কি আজান হবে? হবে আজান? হাইয়া আলা সালাহ বলতে হবে। যেমন ভাবে আজানে হাইয়া আলা সালাহ না বলে কাম ফর প্রেয়ার বললে আজান হবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকির যে ভাষায় করার জন্য রাসূল শিক্ষা দিয়েছেন সেই ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় খুতবা দিলে খুতবা হবে না। তেমনি ভাবে নামাজের কোন দোয়া দুরূদ সূরা কেরাত আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্ধারিত ভাষায় না করে অন্য কোন ভাষায় ট্রান্সলেশন করলে সেটা নামাজ হবে না। এই সব কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তারা হুড়া করে চলে আসা।